তাদের কাজকর্মকে সংশোধন করে দেন না। ওয়াইহিকুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি, আল্লাহ পাক তার বাণী দ্বারা সত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করেন। ওয়ালাউকারিহাল মুজরিমুন, যদি অপরাধীরা সেটাকে অপছন্দ করে। আল্লাহ পাক ইরশাদ করেছে, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমি আলা খাউফিম মিন ফিরআউন ওয়া মালাইহিম আন ইয়াফতিনাহুম ওয়া ইন্না ফিরআউন লআলিন ফিল আরদ ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা ইউনুস আয়াত নম্বর 83 তে, যে মূসা আলাইহিস সালামের উপর ঈমান নিয়ে আসার ক্ষেত্রে বনী ইসরায়েলদের অল্প কিছু ছেলেরাই ঈমান নিয়ে এসেছিল, কারণ অধিকাংশ লোক ভয় করেছিল ফেরাউনকে এবং ফেরাউনের অনুসারীদেরকে, ফেরাউনের দেশের যে প্রধানরা ছিল তাদেরকে। আল্লাহ খাউফি মিন ফিরাউন, ফেরাউনের ভয়ে, ওয়া মালাইহিম, এবং সেই দেশের যে নেতারা ছিল তাদের ভয়ে, আই ইফতানাহুম, যে তাদেরকে শাস্তি দেবে, তাদেরকে বড় পরীক্ষায় ফেলে দেবে। ওয়া ইন্না ফিরাউন লআলিন ফিল আরদ, আর ফেরাউন পৃথিবীতে উদ্ধত ছিল। ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, আর সেই ব্যক্তি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত ছিল। ওয়াকালা মূসা, মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি হি, আমার জাতি, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসে থাকো, ফা আলাইহি তাওয়াক্কালু, আল্লাহর উপর আস্থা ভরসা করো, ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হও, তোমরা যদি আত্মসমর্পণকারী হও। আল্লাহ পাক বলেছেন, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, তারা বলল, মূসা আলাইহিস সালাম জাতি বনী ইসরায়েলরা বলল, যারা ঈমান নিয়ে এসেছিল, আল্লাহর উপর আমরা ভরসা রেখেছি। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালেম সম্প্রদায়ের জন্য অত্যাচারের পাত্র করে দিয়েন না, জালেম সম্প্রদায়ের জন্য অত্যাচারের পাত্র করে দিয়েন না, যা আমাদের অত্যাচার করবে। আর কেউ কেউ তাফসীর করেছেন যে, হে আল্লাহ, আমাদেরকে জালেম জাতির জন্য ফিতনার কারণ করে দিয়েন না, কারণ আমাদের উপর যদি এইভাবে চড়ে বসে আর আমাদের উপর জুলম অত্যাচার করে, আর এতে যদি কিছু না হয় তাদের, তাহলে তারা আরো দুঃসাহসী হয়ে যাবে এবং তারা ভাববে যে আমরাই হক পথে আছি আর এরাই ছিল অপরাধী বাতিল পথে। এইরকম আল্লাহ পাক করে দিও না, অর্থাৎ এদের নেতৃত্ব এবং কর্তৃত্বকে শক্তিশালী করে দিও না, বরং ধূলিসাৎ করো। ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, আর তোমার দয়াই তুমি কাফের সম্প্রদায় থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহ পাক সূরা ইউনুসের আয়াত নম্বর 87 তে ইরশাদ করেছেন, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহ আন তাবাওয়া লিকাওমিকুম বিমিসরা বুয়ুতা, আমি ওয়াহি করলাম, আল্লাহ ইরশাদ করেছেন যে আমি ওয়াহি করলাম মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুনকে, আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতা, তোমরা তোমাদের জাতিদের জন্য মিশরে ঘর বাড়ি তৈরি করো, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, এবং তোমাদের ঘরগুলিকে ইবাদত গৃহে পরিণত করো, তোমাদের ঘরগুলিকে কিবলা করো, অর্থাৎ ঘরগুলিতে থেকে তোমরা ইবাদত বন্দী করো, তোমাদের বাড়িতে তোমরা ইবাদত বন্দী করো, ওয়াকিমুস সালা, এবং সালাত কায়েম করো, অবশ্যই মুমিনিন, আর যারা মুমিন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও ইহকার পরকালের পুরস্কারের জন্য। আল্লাহ পাক এখানে নামাজ কায়েম করার কথা বলেছেন বনী ইসরায়েলদেরকে, তার দ্বারা বোঝা যায় যে আগের জাতির মধ্যেও এই সালাতের ইবাদত ছিল। আল্লাহ পাকের কত পছন্দনীয় ইবাদত, যে আল্লাহ পাক প্রত্যেক উম্মতে এই সালাতের ইবাদতের নিয়ম নীতিমালা দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে এই পাঁচ অক্ত সালাত কায়েম করার তৌফিক দান করেন, আর আমাদের মুসলিম সমাজের যারা দুর্বল ইমানের মানুষ তাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। وَقَالَ مُوسَى رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَن سَبِيلِكَ رَبَّنَا اطْمِسْ عَلَى أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَى قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّى يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ। আল্লাহ পাক এখানে মূসা আলাইহিস সালামের বদর কথা বর্ণনা করেছেন, যা তিনি করেছেন ফিরাউনের ক্ষেত্রে, যখন ফিরাউন এবং তার দেশের প্রধানরা ঈমান নিয়ে আসতে কোনো মতেই রাজি হয়নি এবং জুলম অত্যাচার করার ক্ষেত্রে অত্যন্ত বাড়াবাড়ি করেছিল। মূসা আলাইহিস সালাম বললেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু জিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া, তুমি ফিরাউনকে এবং ফিরাউনের প্রধানদেরকে পৃথিবীতে এই পার্থিব জীবনে সাজসজ্জা দিয়েছ, ও আমওয়ালান, আর ধন সম্পদও দিয়েছ। রব্বানা লিউদিল্লু আন সাবিলিক, এই জন্য আল্লাহ দিয়েছ যে তারা মানব জাতিকে তোমার রাস্তা থেকে পথভ্রষ্ট করবে, আর অসংখ্য মানুষকে এরা পথভ্রষ্ট করেছে। রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, আল্লাহ এদের মালধনগুলিকে তুমি ধ্বংস করে দাও। ওয়াসদুদ আলা কুলুবিহিম, এবং এদের অন্তরকে তুমি নিষ্ঠুর কঠিন বানিয়ে দাও। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম, যাতে করে এরা ভয়াবহ আযাব না দেখা পর্যন্ত ঈমান নিয়ে আসার সুযোগ না পায়, এদেরকে ঈমান যেন নসিব না হয়। কঠোর শক্ত দোয়া মূসা আলাইহিস সালাম করে দিলেন ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদের সম্পর্কে। আল্লাহ পাক ইরশাদ করেছেন কাল, আল্লাহ পাক বলছেন কাদ উজিবাত দাওয়াতুকুমা, তোমাদের উভয়ের দোয়া কবুল করে নেওয়া হইল। মূসা আর হারুনকে আল্লাহ পাক বলছেন যে তোমাদের দুজনের দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন। ফাস্তাকিমা, সুতরাং তোমরা অটল থাকো সহজ সরল পথের ওপর, তোমরা নিজের পথে সোজা থাকো। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাকের দয়া হবে, আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন, আল্লাহ পাক আমাদের মনের কামনা বাসনা পূরণ করবেন ইহকাল পরকালে, যদি আমরা সোজা পথের উপর থাকি। ওয়ালা তাত্তাবিআন সাবীলাল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা কিছু জানে না অজ্ঞ তাদের রাস্তার তোমরা অনুসরণ করবে না। জাহিল মূর্খদের, যারা আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না, তাদের রাস্তার অনুসরণ করবে না। ওয়া জাওয়াযনা বি বানি ইসরাঈল আল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গারক قال آمنت انه لا اله الا الذي امنت به بنو اسرائيل وانا من المسلمين। আল্লাহ পাক বলছেন যে বনি ইসরাঈলদেরকে আমি সমুদ্র অতিক্রম করিয়ে দিলাম, সমুদ্র পার করিয়ে দিলাম। ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহ, আর তাদের পেছনে পেছনে অনুসরণ করে গেল ফিরআউন এবং তার সেনাবাহিনী। বাগিয়াম ওয়া আদওয়া, জুলমত্যাচার করার উদ্দেশ্যে এবং সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করার উদ্দেশ্যে। হাত্তা ইযা আদরাকাহুল গারক, এমনকি ফিরআউনকে যখন এই পানিতে ডুবে যাওয়া পেয়ে গেল, অর্থাৎ যখন পানি ফিরআউনকে ডুবিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম যখন এই সমুদ্রের নিকটে পৌঁছিলেন আর পিছন থেকে ফিরআউন তার সেনাবাহিনী তাড়া করে চলে আসছে, সেই সময় জাতিরা বলল মূসা আলাইহিস সালামকে যে মূসা ইন্নাল্লা মুদরাকুন, এ তো আমাদেরকে ধরে নেবে, কোথায় তুমি নিয়ে আসলে, এ তো আরো মুশকিল হয়ে গেল, সেখানে ছিলাম, গোলাম হয়েছিলাম, বেঁচে তো ছিলাম। তখন মূসা আলাইহিস সালাম বলেছিলেন জাতিকে যে কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, হতেই পারে না, নিশ্চয়ই আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, তার সাহায্য রয়েছে, তার তৌফিক রয়েছে, তার হেফাজত সুরক্ষা রয়েছে, শীঘ্রই তিনি রাস্তা দেখাবেন, অচিরেই তিনি আমাদেরকে পথ বাতলিয়ে দেবেন। এই বলার সাথে সাথে আল্লাহ পাক ওয়াহি করলেন মূসা আলাইহিস সালামকে যে মূসা আনাজ রব্বি আসাকাল বাহার, সমুদ্রের উপর তুমি লাঠি দিয়ে তোমার মুজিজার যে লাঠি তা দিয়ে আঘাত করো। এই আঘাত করতেই ফানফালাকা, রাস্তা হয়ে গেল। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, যেমন আল্লাহ পাক অন্য সূরায় বলেছেন যে দুই দিকে বড় বড় পাহাড়ের মতো হয়ে, পাহাড়ের স্তূপের মতো হয়ে পানি থেমে গেল, বরফ জমে যাওয়ার মতো হয়ে রাস্তা মধ্যখান দিয়ে হয়ে গেল। মূসা আলাইহিস সালাম তার জাতি বনী ইসরাঈলদেরকে নিয়ে সমুদ্রের ওপারে চলে গেলেন। ফিরাউন সামনে এসে দেখলো রাস্তা তো খোলা আছে, এ তো ভালোই কথা, গিয়ে ওপারে ধরবো এদেরকে। এইভাবে যখন ফিরাউন সমুদ্রের মধ্যে দৌড় দিল, হাত্তা ইযা আদরাকাহুল গারক, আল্লাহ বলছেন যে আল্লাহর এই আজাব, ডুবিয়ে দেওয়ার আজাব, পানিতে নিমজ্জিত করার আজাব তাকে পেয়ে বসলো। কাল তখন সে ইমান নিয়ে আসছে, আমানতু, আমি ইমান নিয়ে আসছি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল, যে সেই সত্তা ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যার প্রতি ইমান নিয়ে এসেছে বনী ইসরাঈলরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হচ্ছি। কিছু সময় পূর্বে বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান প্রভু। কিছু সময় আগে জাতিকে বলতো মা আলিমতু লাকুম মিন ইলাহিন গাইরি, হে প্রধানরা, হে দেশের নেতারা, শোনো, তোমাদের জন্য আমি আমার ছাড়া কোনো এলাহ উপাস্য পাচ্ছি না, উপাসনা করবি, ইবাদত করবি, করো আমার, আমি তোমাদের রব, আমি তোমাদের মাবুদ। আল্লাহ পাক বলছেন যে ফিরাউন বলল যে আমি বনী ইসরাঈলদের যে রব তার প্রতি ঈমান নিয়ে আসছি আর আমি মুসলিম হয়ে যাচ্ছি, আমি আত্মসমর্পণ করছি। আল্লাহ পাক বলছেন আল আন, এখন যথেষ্ট সময় তোমাকে দিয়েছি এবং তোমাকে হেদায়েতের জন্য মূসা আলাইহিস সালামকে সুস্পষ্ট মুজিজা দিয়েছি অনেকগুলি। আল্লাহ পাক বলছেন ওয়াকাদ আসাইতা কাবলু, এর পূর্বে তুমি নাফরমানি করেছো, ওয়াকুনতা মিনাল মুফসিদিন, আর তুমি বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে তোমার দেহকে আমি সুরক্ষিত রাখবো, মুক্তি দেব, যাতে করে তোমার পরে যারা আসবে পরবর্তী লোকেদের জন্য তুমি নিদর্শন হয়ে থাকতে পারো, আর তারা জানতে পারে যে ফেরাউন জালেম এই রকমের জুলুম করেছিল, ইতিহাসের পাতায় তোমার নাম থাকে। ওয়াইন্না কাসীরা মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, তবে বহু লোক আমার আয়াতসমূহ থেকে অনবহিত গাফিল হয়ে রয়েছে, উদাসীন রয়েছে। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ বাওয়ানা বনী ইসরাঈল মাবাওয়া সিদকিন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি বনি ইসরাইলদেরকে মর্যাদাপূর্ণ আবাসস্থল দান করলাম, মর্যাদাপূর্ণ আবাসস্থলে প্রতিষ্ঠিত করলাম, আল্লাহ ফাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করলেন, কত সুন্দর করে, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং পাক পবিত্র তাদেরকে রেজিক দান করলাম, আল্লাহ পাক তাদের জন্য মান এবং সালওয়া নাযিল করেছিলেন। ফামাখতালাফু হাত্তা জাআহুমুল ইলম, তাদের কাছে জ্ঞান আসার পরেই তারা মতভেদ করেছিল। ইন্না রাব্বাকা ইয়াকযি বাইনাহুম ইয়াওমাল কিয়ামা, নিশ্চয় তোমার রব তাদের মাঝে কিয়ামতের দিনে চূড়ান্ত ফয়সালা করবেন। ফিমা কানু ফিহি ইখতালিফুন, যে ব্যাপারে তারা মতভেদ করছিল। ফাইন কুনতা ফি শাক্কি মিম্মা আনজালনা ইলাইক ফাসআলিল লাযিনা ইকরাউনাল কিতাব মিন ক্বাবলিক, হে নবী তুমি যদি সন্দেহ করো ওই সব বিষয়ে যা তোমার প্রতি নাজিল করেছি, ফাসআলিল লাযিনা ইকরাউনাল কিতাব মিন ক্বাবলিক, তোমার পূর্বে যে সব লোকেরা কিতাব পাঠ করত তাওরাত ইনজিল, তাদেরকে জিজ্ঞাসা করো এই ফিরাউনের ঘটনা সম্পর্কে আর এই রকমই যে সব কথা আমি নাজিল করেছি সেসব সম্পর্কে, কিসসা কাহিনী সম্পর্কে। লাকাদ জাআকাল হাক্কু মির রাব্বিকা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে সত্য তোমার কাছে আগমন করেছে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সন্দেহকারীদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যেও না। ওয়ালা তাকুনান্না মিনাল লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ ফাতাকুনা মিনাল খাসিরিন, আর হে নবী তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যেও না যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে, না হলে তুমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল লাযিনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, নিশ্চয় যেসব লোকেদের ওপর হে নবী তোমার প্রতিপালকের বাণীর বাস্তবায়ন হয়েছে, আল্লাহ পাক তাদের তাকদীরে লিখে দিয়েছেন যে তারা ঈমান নিয়ে আসবে না। আল্লাহ পাকের যদি তৌফিক না হয় তবে ঈমান নিয়ে আসবে না, তবে তাদের মধ্যে আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন। এর মানে এই নয় যে আল্লাহ পাক তাদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছেন, কিন্তু তাদের বদচরিত্রের কারণে, তাদের অন্যায় জুলম অত্যাচারের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করার জন্য, বাড়াবাড়ি করার জন্য আল্লাহ পাকের বাণী সাব্যস্ত হয়েছে তাদের উপর, যে তাদেরকে আল্লাহ পাক ঈমান ইসলামের তৌফিক দান করবেন না। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক বলেছেন যারা আমার রাস্তায় মেহনত পরিশ্রম করে প্রচেষ্টা চালাবে অবশ্যই তাদেরকে আমি রাস্তা দেখাবো। লাইসালিল ইনসানে ইল্লা মা সা, আল্লাহ পাক আরো কোরআনে বলেছেন যে মানুষ তাই পায় যার জন্য চেষ্টা করে। দুনিয়ার ক্ষেত্রে আমরা প্রচেষ্টা চালাই, মেহনত করি, তারপরে কিছু আশা করি। ওই রকমই ঈমান এবং সৎ আমল হাসিল করার জন্য এবং ইহকাল পরকালে সুখ হাসিল করার জন্য মেহনত পরিশ্রম করতে হবে, তাহলে আল্লাহ ফাকর রব্বুল আলামিন ঈমানের তৌফিক দেবেন। আল্লাহ ফাকর রব্বুল আলামিন সূরা ইউনুস আয়াত নম্বর 96 ইরশাদ করেছেন, ইন্নাল লাযিনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন, নিশ্চয় হে নবী তোমার প্রতিপালকের বাণী যাদের উপর বাস্তবায়ন হয়েছে, সত্য প্রমাণিত হয়েছে তাদের সম্পর্কে আল্লাহ পাকের বাণী, লা ইউমিনুন, তারা ঈমান নিয়ে আসবে না। আল্লাহ পাক তাদের ভাগ্যে ঈমান নসিব করেনি এবং তারা এই ক্ষেত্রে মেহনত পরিশ্রম করেনি, প্রচেষ্টাও চালেনি। পৃথিবীর ক্ষেত্রে কাউকে বলতে হয় না মেহনত পরিশ্রম করে তখন তার ফল পায়, কিন্তু ঈমানের ক্ষেত্রে এই নয় যে আল্লাহ পাক তাদেরকে জবরদস্তি ঈমান দিয়ে দেবেন, জবরদস্তি তাদেরকে ভালো বানিয়ে দেবেন, বরং এই ক্ষেত্রে মেহনত পরিশ্রম করতে হবে, যেই ক্ষেত্রে অধিকাংশ মানুষ গাফিল রয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম, যদিও তাদের কাছে সব রকমের নিদর্শন চলে আসে তবু তারা ঈমান নিয়ে আসবে না যতক্ষণ পর্যন্ত ভয়াবহ শাস্তি না দেখতে পাবে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন ইউনুস আলাইহিস সালামের কওমের কথা, যে ইউনুস আলাইহিস সালামের জাতি তারা প্রথম ঈমানকে অস্বীকার করেছিল, ইউনুস আলাইহিস সালামকে মানতে রাজি হয়নি। ইউনুস আলাইহিস সালাম যখন অসন্তুষ্ট হয়ে গ্রাম থেকে বেরিয়ে চলে গেছিলেন তখন তারা বুঝতে পারল যে আমরা তো ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা কাই মনে দোয়া করা শুরু করলো, তারা নারী পুরুষ শিশু সকলকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের সততা যখন দেখতে পেলেন তখন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিলেন। এই শুধু একটি জাতি, যেই জাতি আজাব দেখে নেওয়ার পরেও আল্লাহ পাক তাদেরকে রক্ষা দিয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন সূরা ইউনুসের আয়াত নম্বর 98, আর এই আয়াতটিকে কেন্দ্র করে এই সূরার নাম হয়েছে সূরা ইউনুস। আল্লাহ পাক বলছেন, ফালাউলা কানাত ক্বারিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস, এমন কোন জনপদের দৃষ্টান্ত আছে কি যে জনপদের লোকেরা ঈমান নিয়ে এসেছে, ফানাফা ঈমানুহা, আর তাদের ঈমান কাজে এসেছে আযাব দেখে নেওয়ার পরে, শাস্তি দেখে নেওয়ার পরে, ইল্লা কওমা ইউনুস, তবে ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়। লাম্মা আমানু, যখন তারা ঈমান নিয়ে আসলো, কাশাফনা আনহুম আযাবাল খিজিয়ে ফিল হায়াতিদ দুনিয়া, তখন পার্থিব জীবনে তাদের ওপর যে লাঞ্ছনাকর আযাব আমি দেখিয়ে দিয়েছিলাম, যে আকাশে সেসব লক্ষণ দেখা দিয়েছিল, সেই আযাবকে তাদের থেকে দূরীভূত করলাম। ওয়ামাত্তানাহুম ইলাহিন, এবং কিছু সময়ের জন্য তাদেরকে উপভোগের সুযোগ দিয়েছিলাম পৃথিবীতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায়কে রক্ষা করেছিলেন আল্লাহ পাকের আযাব থেকে। আজকে আমাদের কাছে সুযোগ রয়েছে, যতক্ষণ পর্যন্ত তওবার দরজা বন্ধ হয়নি ততক্ষণ আমাদের কাছে সুযোগ রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সংশোধন করার জন্য তৌফিক দান করেন। তওবা করে তার দরবারে ফিরে আসার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, ওয়ালাউ শা রাব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তোমার প্রতিপালক চাইতেন, লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিয়া, তাহলে পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্তই ইমান নিয়ে আসত তার প্রতি, সকলে ইমান নিয়ে আসত। আল্লাহ যদি চাইতেন মানে বাধ্য করতে চাইতেন, জোরপূর্বক চাইতেন। আল্লাহ ফাক রব্বুল আলমিনের চাওয়া হচ্ছে দুই রকমের চাওয়া, এক হচ্ছে শরীয়তের চাওয়া। আল্লাহ ফাক রব্বুল আলমিন শরীয়তের বিধানে চেয়েছেন সারা বিশ্বের সমস্ত মানুষ, সমস্ত জিন একমাত্র যাতে করে আল্লাহ পাকের ইবাদত করে। বরং এই উদ্দেশ্যে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। আল্লাহ ফাকর রব্বুল সমস্ত জাতিকে হেদায়েতের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন, ওয়াইন মিন উম্মাতি ইল্লা খালাফিহা নাযির, এই জন্য সারা বিশ্বের সমস্ত মানুষ যেন একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে। তাহলে আল্লাহ পাকের শরীয়তের বিধানে যে চাওয়া রয়েছে সেটা আমাদের কাছ থেকে একমাত্র যেন তার ইবাদত বন্দেগী করি, এটি হচ্ছে তার চাওয়া। পক্ষান্তরে আর একটি আল্লাহর পক্ষ থেকে চাওয়া হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টিগত চাওয়া। এখানে বলছেন যে আমি যদি সৃষ্টিগত দিক থেকে চাইতাম যে আমি তাদের সকলকে বাধ্য করব ইমান নিয়ে আসতে, তাহলে তাদের কোনো উপায় ছিল না, কারণ আল্লাহর ক্ষমতার বাইরে কোনো সৃষ্টি যেতে পারে না। আফান তাতুকরিহু নাস, তবে হে নবী, তুমি কি মানব জাতিকে জবরদস্তি করবে, জোর করে বল প্রয়োগ করে ইমান নিয়ে আসাবে, হাত্তা ইয়াকুন মুমিন, যাতে করে তারা মুমিন হয়ে যায়? না, এটি আমার নীতিমালা নয়, বরং তাদেরকে স্বাধীন বান্দা হিসাবে ছেড়ে দিয়েছি, তাদের মধ্যে ভালো গুণ দিয়েছি আর মন্দ গুণও দিয়েছি, আর তাদেরকে বলে দিয়েছি যে ভালো গুণকে শক্তিশালী করো আর মন্দ যে গুণগুলি রয়েছে, শয়তানি দিক রয়েছে, সেগুলিকে দমন করো, শয়তানি যেসব পাশবিক শক্তি রয়েছে সেগুলিকে দমন করো, নির্মূল করো, আর ভালো গুণ যে ফেরেশতাগত গুণ রয়েছে সেগুলিকে শক্তিশালী করো। আল্লাহ পাক এজন্য মানুষকে সৃষ্টি করেছেন। ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইযনিল্লাহ, আর কোন মানুষের পক্ষে সম্ভব নয় যে ইমান নিয়ে আসবে আল্লাহ পাকের অনুমতি ছাড়া, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের ইচ্ছা ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে যে ভালো মন্দ সব থাক। আল্লাহ যদি তৌফিক না দেন তাহলে কোন ব্যক্তি ইমান নিয়ে আসতে পারে না। ওয়াজ আলুর রিসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, আর আল্লাহ পাক অপবিত্রতা চাপিয়ে দেন ওইসব লোকদের উপর যারা কিছু বুঝে না, যারা নির্বোধ, যারা নিজের বোধ শক্তি দিয়ে কাজ নেই না, যারা নিজের বিবেক থাকা সত্ত্বেও ভালো কথা চিন্তা করার ক্ষেত্রে লাগাই না। আল্লাহ পাক বলছেন, হে নবী, তুমি দেখো, মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনে এবং আসমানে যা কিছু রয়েছে, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে দেখো তুমি, অমা তুগনিল আয়াত ওয়ান নুজুর আন কওমিল লা ইউমিনুন, আর আল্লাহ পাকের আয়াত সমূহ বা নিদর্শনাবলী আর সতর্ককারীগণ ওই কওমের ওই জাতির কোনো কাজে আসেনি যেই জাতি ইমান নিয়ে আসেনি, যে জাতি আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, বিশ্বাস করেনি, সেই জাতি আল্লাহ পাকের আয়াত দিয়ে কোরআনে কারীম দিয়ে উপকৃত হয়নি, আল্লাহ পাকের মুজিজা অলৌকিকত্ব যা আম্বিয়া রাসূলগণকে দিয়ে তা দিয়ে উপকৃত হয়নি, এবং সতর্ককারী নবী রাসূলগণ এসেন তাদের দ্বারাও তারা উপকৃত হয়নি। ফাহাল ইয়ানতাযিরুনা ইল্লা মিসলা আইয়ামিল লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম কুল ফানতাযিরু ইন্নি মাআকুম মিনাল মুনতাযিরিন, তাহলে কি এরা অপেক্ষা করছে ওই সব দিনের একমাত্র, মিসলা আইয়ামিল লাযিনা খালাউ মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যে সব জাতি চলে গেছে ধ্বংস হয়ে শেষ হয়ে, সেসব জাতির যুগের মতো যুগ ফিরে আসুক, আর সেসব জাতিকে যেভাবে আল্লাহ পাক ধ্বংস করেন সেভাবে ধ্বংস করুক, এর প্রতীক্ষায় রয়েছে। কুল হে নবী, বলো, ফান্তাজিরু, তোমরাও অপেক্ষা করো, হে মক্কাবাসীরা, হে কোরাইশরা, তোমরা অপেক্ষা করো, ইন্নি মাআকুম মিনাল মুনতাযিরিন, আমি তোমাদের সাথে প্রতীক্ষাকারীদের অন্তর্ভুক্ত হয়ে রয়েছি, আমিও ইন্তজারে রয়েছি। আল্লাহ পাক তারপরে বলছেন, সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযিনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, অতঃপর আমি আমার রাসূলগণকে মুক্তি দিয়েছি, রক্ষা করেছি, নবী রাসূলগণ আল্লাহ পাক হেফাজত করেছেন, ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে আল্লাহ পাক রক্ষা করেছেন আল্লাহ পাকের আযাব থেকে, কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিন, এই ভাবে মুমিনদেরকে রক্ষা করা হচ্ছে আমার উপর কর্তব্য, আমি নিজের উপর বিধিবদ্ধ করে নিয়েছি, নিজের উপর নিজে থেকে ফরজ করে নিয়েছি যে আমি মুমিন বান্দাদের অবশ্যই মুক্তি দেব, তাদেরকে রক্ষা করব দুনিয়ার আযাব থেকে, পরকালের আযাব থেকে। যারা সত্যিকার অর্থে মুমিন হবে, সৎকর্মশীল হবে, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে সাহায্য করবেন, তাদেরকে বিজয় দান করবেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, কুলিয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন কুনতু ফি শাক্কিম মিন দীনি ফালা আবুদুল লাযিনা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়ালাকিন আবুদুল্লাহাল লাযী ইয়াতাওয়াফাকুম ওয়া আমিরতু আন আকুনা মিনাল মুমিনিন। হে নবী বলে দাও, হে মানব সকল, ইন কুনতু ফি শাক্কিম মিন দীনি, যদি আমার নিয়াসা এই দিনের ক্ষেত্রে তোমরা সন্দেহে পতিত থাকো, ফালা আবুদুল লাযিনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে ওই সব উপাস্যের আমি ইবাদত করতে পারি না যেসবের তোমরা পুজো করো, যেসবের উপাসনা করে থাকো মিন দুনিল আল্লাহকে বাদ দিয়ে, সেসবের ইবাদত বন্দেগী আমি করতে পারি না। ওয়ালাকিন আবুদুল্লাহ, তবে আমি একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, আল্লাযী ওয়াতাওয়াফাকুম, যিনি তোমাদেরকে মৃত্যু দান করেন, ও উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, আর আমি আদিষ্ট হয়েছি যাতে করে আমি মুমিনদের দলভুক্ত হই, সুতরাং আমি একজন মুমিন, বরং এই উম্মতের প্রথম মুমিন আমি। ওয়ান আকিম ওয়াজহাকা লিদ্দিন হানিফা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আর হে নবী, তুমি তোমার মুখমণ্ডলকে দিনের জন্য সোজা করে দাও এবং এতে তুমি নিষ্ঠাবান হয়ে যাও। ওয়ান আকিম ওয়াজহাকা লিদ্দিন হানিফা, এবং তোমার মুখমণ্ডলকে দিনের জন্য একনিষ্ঠ হয়ে তুমি সোজা করে দাও, অর্থাৎ তুমি প্রতিষ্ঠিত হও তোমার দিনের ওপর। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যেও না। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাল যালিমিন। আর হে নবী, তুমি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুকে আহ্বান করবে না, এমন কিছুর কাছে দোয়া করবে না, এমন কিছুকে ডাকবে না যা তোমার উপকারেও আসতে পারে না, ওয়ালা ইয়াদুররুক, আর তোমার ক্ষতিও সাধন করতে পারে না। ফাইন ফাআলতা, তুমি যদি এইরকম কাজ করো নবী হওয়া সত্ত্বেও, ফাইন্নাকা ইযাম মিনাল যালিমিন, তাহলে তুমিও জালেমদের দলভুক্ত হয়ে যাবে, মুশরিকদের দলভুক্ত হয়ে যাবে। আর সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করা, অন্যকে ডাকা, অন্যকে আহ্বান করা, কাউকে বলা যে আগে শুনিয়ে আমার ফরিয়াদ শুনুন, কাউকে গৌসুল আজম মহান উদ্ধারকারী বলা, এগুলি হচ্ছে এমন বড় শিরক যে এই রকম কাজ করলে জালেমদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়াই ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি ওয়া হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, হে নবী, তোমাকেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বিপদ আপদ দিয়ে স্পর্শ করেন, অর্থাৎ আল্লাহ পাক তোমাকে যদি কোনো বিপদে, কোনো অভাবে, কোনো রোগ ব্যাধিতে যদি লিপ্ত করেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, তাহলে তার ছাড়া আর কেউ সেটা দূর করার নেই, তিনি ছাড়া আর কেউ এই বিপদ দূর করতে পারবে না, বালা মুসিবত দূর করতে পারবে না। ওয়াই ইউরিদ কা বিখাইরিন, আর তিনি যদি কল্যাণের ইচ্ছা করেন, ফালা রাদ্দা লিফাযলি, তার অনুগ্রহ কেউ খণ্ডন করতে পারবে না। ইউসিবু বিমান ইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা দিয়ে তিনি ধন্য করেন, আর তিনি অতি মার্জনাকারী দয়াবান। কুল হিয়া নবী বলে দাও, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা আল আয়া। হে নবী বলে দাও, হে মানব সকল, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য আগমন করেছে, সুতরাং যেই ব্যক্তি সঠিক পথ প্রাপ্ত হবে সে নিজেরই উপকার করবে, নিজের লাভের জন্য সঠিক পথ প্রাপ্ত হইল। অমান দাল্লার, যে ব্যক্তি পথভ্রষ্ট হল, রাস্তা হারিয়ে ফেলল, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, সেই ব্যক্তি নিজেরই ক্ষতি সাধন করলো এই পথভ্রষ্ট হয়ে। ওয়ামা আনা আলাইকুম বিওয়াকিল, আর আমি তোমাদের কাজ উদ্ধার করে দেওয়ার কোনো দায়িত্ব নেইনি, আমি তোমাদের কর্মবিধায়ক নই। ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুম আল্লাহু ওয়া খাইরুল হাকিমিন। আল্লাহ পাক বলছেন, হে নবী, তুমি অনুসরণ করো মা ইউহা ইলাইক, তোমার কাছে যা ওয়াহী করা হয়েছে সেই বিষয়ের, সেই বিধানের, আল কোরআনে তুমি অনুসরণ করো, তোমাকে যা আমি জানিয়ে দিচ্ছি আমার বিধান তা তুমি বাস্তবায়ন করো, তার তুমি প্রচার করো, আর এবং তার মোতাবেক তুমি জীবন যাপন করো। ওয়াসবির, এবং এই ক্ষেত্রে তুমি অটলতা অবলম্বন করো, ধৈর্য ধারণ করো, জালেমদের কথার উপর ধৈর্য ধারণ করো, বিপদ আপদের উপর ধৈর্য ধারণ করো, এই সত্য দিনের উপর অটলতার ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দিনের উপর কায়েম থাকার ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো। হাত্তা ইয়াহকুম আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ফয়সালা না করছেন। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণে যেন তৌফিক দান করেন, ওয়াহির বিধান কায়েম করার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল একমাত্র তার কাছে চাওয়ার পাওয়ার যেন তৌফিক দান করেন, এবং তিনি যেন তার রহমত দিয়ে আমাদেরকে অভাব মুক্ত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনে কারীম বোঝার এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন, তার প্রতি আমল করার তৌফিক দান করেন, তার বিধিবিধানের প্রতি আমাদেরকে ঈমান মজবুত করার তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।